స్మృతిపురాణానాం ఆలయం కరుణాలయం నమామి భగవత్పాదం శంకరం లోకశంకరం శ్రీహరిం పరమానందం ఉపదిష్టారం ఈశ్వరం వ్యాపకం సర్వలోకానాం కారణం తం నమామ్యం. భగవాన్ నమో నారాయణాయ. భగవాన్ శంకరాచార్య ద్వారా ప్రణీత అపరోక్ష అనుభూతి. అపరోక్ష అనుభూతి మানে নিজে আমরা অন্যান্য বাইরের যেই বস্তুগুলোকে জানি বা দেখতে পাই সেগুলোকে আমরা ইন্দ্রিয় দ্বারা জানি, সেই ইন্দ্রিয় দ্বারা জানি বলে সেগুলো আমাদের প্রত্যক্ষ জ্ঞানের বিষয় হয়, প্রত্যক্ষ জ্ঞানের বিষয়। এ মাধু তুই মোবাইলটাকে মিউট কর। আমার মিউট করা নেই না, কোনো আওয়াজ আসছে না। আর ইউ দেখ হচ্ছে মিউট না হয়নি এবার, দেখো তো আমাকে বলে মিউট করা নেই। ঠিক আছে এবার হয়ে গেছে, এবার হয়ে গেছে। হরি ওম, ওম ভগবান শঙ্করাচার্য এই জীবনের মানুষ যেটা পেতে চায় আর কি, যে আমি নিত্য নির্দোষে আনন্দে থাকি, এই যে আমি নিত্য নির্দোষে আনন্দে থাকতে চাই, সেটা আমি পাবো কি করে? এই পাওয়ার উপায় কি? এই পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজের স্বরূপকে জানা, ভগবানকে জানা। ভগবানই আমাদের স্বরূপ, ভগবানই সবার ভেতরে অন্তর্যামীরূপে বসে আছেন তিনি। তাই সেই ভগবানকে জানলেই মানুষ মানে পরম আনন্দ বা এবং দুঃখ আত্যন্তিক দুঃখ নিবৃত্তিক অবস্থায় আসতে পারে আর কি। এই অপরোক্ষ অনুভূতির উপায় কি? স্টেপ বাই একটার পর একটা ধীরে ধীরে ওপরে ওঠা রাস্তাও তিনি এখানে বলেছেন। প্রথমে আমরা যে যেখানে আছি সেখানে থেকেই আমার বর্ণ এবং আশ্রমের কর্মকে নিষ্কাম ভাবে পালন করতে হবে, মানে তাতে কর্তৃত্ব বুদ্ধি এবং এটা করলে এটা পাবো এই বুদ্ধিটা মন থেকে সরাতে হবে। এই বুদ্ধিটা যদি মানুষ ধীরে ধীরে ধীরে ধীরে বাড়াতে পারে তাহলে তার অন্তঃকরণ শুদ্ধ হয়ে তার মধ্যে ভেতর থেকে আপনি আপনি সন্ন্যাস হয়ে যায়। তখন তার মানে আপনি আপনি মানে সন্ন্যাসের জন্য আগ্রহ জাগবে থাকে। সন্ন্যাস এটাই যে জন্মান্তরে পূর্ব যে সংস্কার গুলো আছে সেগুলো বদলে নতুন সংস্কার আসতে থাকে আর কি, ভগবত প্রাপ্তির ইচ্ছা তীব্র হতে থাকে। তখন এই বিবেক বাড়ে যেগুলো আমার দরকার নেই এগুলো নিয়ে কি করব, যেগুলো দরকার নেই সেগুলোকে সরিয়ে দেওয়া, তারপরে সব সময় নিজের একটা সহ্য শক্তি ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতা বেড়ে যায়, ধীরে ধীরে মানুষ ভগবতের পথে এগোতে পারে। প্রথম নিষ্কাম কর্মের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হলে বিবেক বৈরাগ্য সৎ সম্পত্তি এবং মুমুক্ষুত্ব তীব্র হতে থাকে সংসার বন্ধন থেকে। এই মুমুক্ষুত্ব তীব্র হলে তারপরে তখন মানুষের গুরু প্রাপ্তির ইচ্ছা হয় যে আমি কার থেকে জানবো যে কি করে সংসার বন্ধন থেকে মুক্ত হব। তখন গুরু মুখ থেকে এই শাস্ত্র বাক্য শুনলে তখন শ্রবণ মনন নে চিন্তাস, এই শাস্ত্র বাক্য শুনলেই হবে না, কেবল তাকে বারবার মনের মধ্যে চিন্তা করতে হবে। কোথাও কোনো বিপরীত ভাবনা থাকলে সেগুলোকে মানে ভেবে চিনতে বিচার পূর্বক সেগুলোকে দূর করতে হবে বা নিজের মধ্যে সেটা সমাধান। মিলিয়ে ফেলা দুটো বিলকুল একদম বিপরীত ধর্মী বস্তু দুটোকে মিলিয়ে দেওয়া, এটা হচ্ছে অজ্ঞান। আর যেই বস্তুটা যেমন মানে চেতনকে চেতন রূপে জ্বরকে জ্বর রূপে আলাদা করে জানা বা বোঝা এটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞান এবং অজ্ঞানকে এত স্পষ্ট করে এখানে বুঝিয়েছেন এবং তারপরে যে যখন দুটো জিনিস সম্পূর্ণ একদম বিপরীত এই দুটোকে মিলিয়ে কি করে ফেললাম আমরা নিজেরাই আশ্চর্য, এটা কি করে মিলে গেল? এটা তো মিলতে পারে না, কখনোই মিলতে পারে না, অথচ মিলিয়ে কি করে গেল? এই করে বারবার বুঝিয়ে বুঝিয়ে এই শরীরের থেকে স্থূল শরীরের থেকে সূক্ষ্ম শরীরের থেকে স্থূল শরীরের থেকে ভিন্ন সহজে বোঝা যায়, কিন্তু সূক্ষ্ম শরীরের থেকেও মানে এই যে অহংকার কর্তৃত্ব ভোক্তৃত্ব বুদ্ধি এগুলোকে আমি দেখতে পাই, এগুলোকে আমি জানি, আমার মনের এই বৃত্তিগুলোকে আমি বুঝি, ফলে তো কি হয় আমি এর থেকে ভিন্ন। এইভাবে সূক্ষ্ম শরীর থেকেও আমি আলাদা এই বোধ মানুষের মধ্যে লাগে। যখন এই সূক্ষ্ম শরীর ভেদ হয়ে যায় তখন মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। প্রথমে এইভাবে স্থূল সূক্ষ্ম শরীর থেকে আমি ভিন্ন, এটা তো বোঝা গেল। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এটার মিথ্যাত্ব নিশ্চয় হয় না, ততক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে মন সেখানেই আবার যেতে থাকে। এমনকি যে মানে বৃহদারণ্যক উপনিষদে এমনও কথা এসছে যে যে হিরণ্যগর্ভ পদে যিনি বসতে চলেছেন, আগের কল্পে বা আগের জন্মে তিনি অনেক ভালো করে অশ্বমেধ যাগ বা ব্রহ্মের উপাসনা করেছেন, কিন্তু যেই আবার নতুন পদে বসতে গেছে না, তখন তার মনের মধ্যে জন্মান্তরের সংস্কার যে আমি কর্ম করেছি, আমি শুদ্ধ ধর্ম আচরণ করেছি, আবার ওই ধরনের ধর্ম আচরণ করার ইচ্ছা জাগে মনে। ধর্ম আচরণ করার একটা লিমিটেশন আছে, কারণ কি ধর্ম আচরণের থেকে পুণ্য হয়, আর পুণ্য থেকে আমি আবার সুখ ভোগের মধ্যে ফেসে যাই। আমরা পুণ্য থেকে সুখ হয় আর সুখ ভোগের ইচ্ছা যাকে মানুষের মনের মধ্যে, আবার ওই পূর্ণ করার ইচ্ছা হয়, সেটাও আমাদের ভাবি প্রতিবন্ধক, মানে মুক্তির জন্য প্রতিবন্ধক হয়ে যায়। এই জন্য সবার শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সংসার বন্ধন থেকে মুক্ত হতে চাও তো সর্বধর্মান পরিত্যাগ, সমস্ত ধর্মকে তোমাকে শেষে ছেড়ে দিয়ে কেবলমাত্র আত্মচিন্তা, কেবল ভগবানের চিন্তায় মনকে লাগাও। তো এইভাবে এখানেও ভগবান শঙ্করাচার্য একটার পর একটা স্টেপ থেকে সরিয়ে নিয়ে এবার তিনি বলছেন দেহের মিথ্যাত্বটা কিরূপ, মানে মিথ্যা, কালকে আমি ভালো করে চেষ্টা করেছি বোঝাবার জন্য, মিথ্যা অনিত্য এবং অসৎ এই তিনটে কিন্তু বেদান্তের পরিভাষার দিক থেকে ভিন্ন। মিথ্যা মানে যে বস্তুটাকে যেরকম ভাবে আমি নিরূপণ করছি, তাকে যখন ব্যবহার করতে যাকি তখন সেটা সেরকম ভাবে থাকছে, নিরন্তর তার মধ্যে পরিবর্তন হতে থাকে। যার মধ্যে এরকম নিরন্তর পরিবর্তন হয় বা ব্যভিচার করে তাকে আমরা মিথ্যা বলি, আর যে বস্তুটা কখনো ব্যভিচার করে না সেটা হচ্ছে সত্য। আর সংসার উৎপত্তি বিনাশশীল অনিত্যটা সবাই মেনেছে, যে আজকে আছে কালকে নেই। আর অসৎ মানে হচ্ছে যাকে কখনো দেখাই যায় না, যেমন বন্ধাপুত্র, আকাশ কুসুম, সশশৃঙ্গ, মরুভূমির জল, এদের কখনো দেখা যায় না। অথচ মানে মরুভূমির জলকে তো আমি ইয়ে বলতে পারবো না একদম দশ, কারণ ওখানে তো একটা প্রতীতি কিছু হয়, কিন্তু আকাশ কুসুমের কোনো প্রতীতিও হয় না, বন্ধাপুত্র কখনো দেখাই যায় না, বা খরগোশের শিং, মানুষের শিং কখনো দেখা যায়, যেগুলো কখনো নেই আর কি, এগুলোকে অসৎ বলা হয়েছে। এই অসৎ সত্য বেদান্ত জগৎকে অসৎ কখনো বলে না, কারণ কি সত্তার কখনো ব্যভিচার নয়, জগতের মুখ্য সত্তা যেটা পরমাত্মার সত্তা, একই সত্তা সবার মধ্যে সত্তান্বিত আছে, সেই সচ্চিদ আনন্দই, এটাই সৎকেই আমি সত্তা বলছি আর কি, এর কখনো ব্যভিচার হয় না। কিন্তু সত্তার উপরে যে নাম রূপ গুলো দেখা যায়, মানে ঘট আছে, পট আছে, মঠ আছে, ফুল আছে, পাতা আছে, দেবতা আছে, নদী আছে, পাহাড় আছে, এসব উপাধির সঙ্গে আছে কে বোঝা যায় এর অর্থে। কিন্তু উপাধির সাথে আছের কোনো সম্বন্ধ নেই, আছেটা একদম সম্পূর্ণ আলাদা বস্তু, তাই নিজেকে বসে বিচার করতে হয়। আমি তো বুঝতে পারি আমি আছি, তা আমিটাকে আর আছিটাকে, কোনটাকে আমি আমি বলছি আর কোনটাকে আমি আছি বলছি। আমরা শরীরটাকে জেনারেলি আমি বলি, আর তার সঙ্গে নিজের আত্মার যে যথার্থ স্বরূপ সেটা আমি আছির সঙ্গে ওটার সঙ্গে যোগ করে একসঙ্গে মিলিয়ে বলতে থাকি। তাই বেদান্তের বিচারে বারবার যদি আমরা এই উপাধির থেকে যে সচ্চিদানন্দ অধিষ্ঠান তাকে আলাদা আলাদা বারবার ভাবে বিচার করলে ধীরে ধীরে কেবল শুদ্ধ সত্তাটা কি জিনিস সেটা বোঝা যায়। সেরকম আমি এটা জানি, আমি ওটা জানি, আমি সবকিছু জানি, জানির মধ্যে দিয়ে নিজের অভিব্যক্ত হচ্ছে, তাহলে এই জ্ঞানটা কি জিনিস, জ্ঞানটা কি জিনিস, জ্ঞানটা বুদ্ধিটা তো জ্ঞান নয়, বুদ্ধির থেকে আমরা বাইরের বিষয়কে জানতে পারি, কিন্তু বাইরের বিষয়কে জানলাম কি জানলাম না, বুঝলাম কি বুঝলাম না, যিনি থাকার জন্য এটা প্রকাশিত হয় সেই হচ্ছে জ্ঞান স্বরূপ আত্মা, যার সত্তার কখনো ব্যভিচার হয় না। এখন জগৎ বেদান্তে তো জগৎকে উপাদান কারণ একমাত্র ঈশ্বরই মেনে চলতে, ঈশ্বর যদি সত্য হয় তো জগৎ মিথ্যা হবে কি করে, ঈশ্বর যদি সত্য হয় তো জগৎ মিথ্যা হবে কি করে, এই শঙ্কা আমাদের মনে জাগবে। কারণ তোমরা তো ঈশ্বরকেই জগতের উপাদান কারণ মানো, তখন বেদান্ত দৃষ্টিতে উপাদান কারণ একটা পরিণামী উপাদান হচ্ছে, একটা বিবর্ত উপাদান হচ্ছে। পরিণামী উপাদান মানে হচ্ছে যেমন মাটি ঘড়াতে পরিণত হয়ে যায় বা সোনা অলংকারে পরিণত হয়, আরেকটা হচ্ছে যে দড়ি রজ্জু সর্পে পরিণত হয়। এই দুটোর মধ্যে মানে রজ্জুকে আমরা সর্পরূপে দেখি কিন্তু সেখানে সর্প নেই, আর মাটিকেই আমরা ঘড়া রূপে দেখি সেখানে মাটি আছে, ঘড়ার আকারটার মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই, এটা বেদান্তিক সিদ্ধান্ত অনুযায়ী। তা আমরা বিবর্তবাদ বলি, মানে যেমন রজ্জু বা নিজের মধ্যে কোনো পরিবর্তন না এনেই তাকে আমরা সর্প, ভূছিদ্র, জলধারা, মালা, দণ্ড অনেক রূপে দেখতে পারি নিজের সংস্কার অনুযায়ী। সেই রকম শুদ্ধ চেতন আত্মা বা ঈশ্বর, তার নিজের মধ্যে কোনো পরিবর্তন না করি আমাদের মনের সংকল্পে তিনি সম্পূর্ণ জগৎ রূপে নিজেকে অভিব্যক্ত করেন। তাই যেমন রজ্জু সত্য কিন্তু তার উপরে প্রতীয়মান সর্প কখনো সত্য নয়, মানে যদ্যপি কখনো ওই কার্য সর্প কখনো রজ্জুকে ছেড়ে থাকতে পারবে না, যখনই কোনো ভ্রান্তি হবে তার কোনো না কোনো অধিষ্ঠান চাই চাই, কিন্তু অধিষ্ঠানই পারমার্থিক সত্য, তার উপরে ভ্রান্ত বস্তুর কোনো পারমার্থিক সত্যত্ব নেই। এইটা কালকে আমরা কত অবধি পড়েছিলাম? আজকে 45 থেকে হবে, 45 থেকে হবে, না সরি সরি সরি না না এখানে বলা হয়েছে যে নিশ্চিতই যে সত্যি নিজের মুখের দ্বারা জগতে ভেদ কোথাও নেই, কেবল ভেদটা একটা মানে প্রতীতি মাত্র, এক শুদ্ধ অধিষ্ঠানই সত্য। সত্যার নিবারে তো নানাত্ম, আমি যে নানাত্ম বুদ্ধি, ও আলাদা আমি আলাদা, এটা ওখানে ওটা ওখানে, এটা কি ওটা কি, এই সবের মধ্যে একটাই উত্তর, একমাত্র অধিষ্ঠান তত্ত্বই সত্য, ওখানে নানাত্ম ওখানে বিন্দু মাত্র নেই। শ্রুতি বা নিজের মুখে বারবার কেন বেদকে আমরা প্রমাণ মানি, অলৌকিক বিষয়ে যেটা আমরা দেখতে পাই না সেই বিষয়ে আমরা বেদের থেকেই জানতে পারি। বেদ ছাড়া আমাদের মানে অলৌকিক বস্তু সম্বন্ধে, স্বর্গ সম্বন্ধে, ব্রহ্মলোক সম্বন্ধে, আত্মা সম্বন্ধে, দেবতা সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে জানার কিন্তু আমাদের বেদ ছাড়া কোনো রাস্তা নেই। যারা আস্তিক দর্শনকে অনুগমন করেন, যারা বেদকে মানেন, তাতে তারা বেদ যা বলেছে এটা ঠিক বলেছে, এখানে কোনো ভুল হতে পারে না, এরকম একটা মান্যতা আছে আস্তিক দর্শন। তার শ্রুতি নিজের মুখে বলছেন যে সংসারে ভেদ কোথাও নেই, ভেদটা কেবল প্রতীতি মাত্র উপাধির জন্য, কিন্তু পারমার্থিক অধিষ্ঠানই একমাত্র সত্য। সর্বং খলু ইদম ব্রহ্ম, আত্মাই ইদম সর্বম, যা কিছু দেখা যাচ্ছে সবকিছু ব্রহ্মই হচ্ছে, যা কিছু দেখা যাচ্ছে সেটা আত্মাই হচ্ছে, আত্মা থেকে ভিন্ন সংসারে কিচ্ছু নেই, মানে ব্রহ্ম থেকে ভিন্ন, ঈশ্বর থেকে ভিন্ন সংসারে কিচ্ছু নেই, ঈশ্বরের উপরেই তারই মায়াতে তিনি ভিন্ন ভিন্ন নাম রূপে প্রতীত হন, কিন্তু নাম রূপের মধ্যে কোনো সত্যত্ব নেই। আর শ্রুতি এরকম যতদিন পর্যন্ত ভেদ তদ্দিন পর্যন্ত তুমি নিরতিশয় আনন্দকে প্রাপ্ত করতে পারবে না, কারণ কি বৃহদারণ্যক উপনিষদে একটা সুন্দর মানে কণ্ডিকা মন্ত্র এসছে আর কি, ব্রহ্মতাম পরাদাত অন্যত্র ব্রহ্ম বেদ ছত্রতাম পরাদাত, মানে সেই ব্যক্তির কাছে আমরা পরাজিত হয়ে যাই যাকে আমি নিজের থেকে ভিন্ন হিসাবে ভাবি। এখানে পরাজিত হওয়া মানে সেই বস্তু সম্বন্ধিত ভালো মন্দ বিচার মনে হওয়া, এটা ভালো এটা, তখন ভালো হলেই তার প্রতি রাগ আর খারাপ হলেই তার প্রতি দ্বেষ, এখান থেকে আমাদের বন্ধন শুরু হয়। তাই জন্য বলছেন যে মুহূর্তে তুমি নিজের থেকে ভিন্ন করে যতক্ষণ পর্যন্ত তুমি দেখবে এটা আমার থেকে ভিন্ন, ততক্ষণ পর্যন্ত তুমি নিরতিশয় আনন্দকে প্রাপ্ত করতে পারবে না, দ্বৈত ততক্ষণ থেকে যাবে। শান্তম শিবম অদ্বৈতম, যখন অদ্বৈত ভাবে পৌঁছবে তুমি তখন মন একদম শান্ত, যে একমাত্র ঈশ্বর বৃন্দে গেছিলেন, এবং সেটা সবচেয়ে কল্যাণকারী মানে আনন্দময় স্থিতি। তাই জন্য শ্রুতি নিজের মুখেই বলছেন যতদিন পর্যন্ত এই তুমি ভেদ দেখতে থাকবে ততদিন পর্যন্ত জন্ম মৃত্যুর বন্ধন থেকে ছুটকারা পাওয়া যাবে না। দোষ অপি ভীত শ্রুতা, এই ভেদ দৃষ্টিতে দোষ কি হয় সেটাও শ্রুতির দ্বারা বলা হচ্ছে। মৃত্যু মৃত্যুর মৃত্যুম সগাচ্ছতি, একটা মৃত্যু থেকে আরেকটা মৃত্যুকে সে প্রাপ্ত করে, কে ইহ নানাত্মম পশ্যতি, মায়ায়া নানা মায়ার কারণে যারা এখানে নানাত্মকে দেখে তারা মায়ার দ্বারা বঞ্চিত হয়ে এই জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরতে থাকে। এই কতগুলো শ্রুতির উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে এই জন্য এই ভেদ ভেদ নেই সংসারে, একমাত্র ঈশ্বরই সত্য, এই ঈশ্বরই একমাত্র পারমার্থিক বস্তু, সবগুলো হচ্ছে অপারমার্থিক, ওর প্রতীতি মাত্রায়। যতদিন পর্যন্ত এই ভেদ বুদ্ধি থাকবে ততদিন পর্যন্ত আমরা প্রিয় অপ্রিয় থেকে বাঁচতে পারবো না, আর প্রিয় অপ্রিয় থেকে না বাঁচতে পারলে নিরতিশয় আনন্দও পাবো না। এই জন্য শ্রুতি বারবার বলছে মনকে শুদ্ধ করতে হয়, মনকে শুদ্ধ করা মানে ভগবানের দিকে মনকে লাগাতে, সারা সংসারে সেবার ভগবানকেই দেখা যায়, তখন কি হয় তখন আর কোনো ভেদ বুদ্ধি থাকে না, আর ভেদ বুদ্ধি না থাকার জন্য তখন কোনো ভালো মন্দের বিচারও মনে ওঠে না, ভগবানের মধ্যে ভালো কি মন দেখেও বলছে ভগবান সর্বদাই ভালো সর্বদাই আনন্দময়, তখন সবকিছুর মধ্যে ভগবানকে চিন্তা করা যায় মানুষ, তখন সর্বদাই আনন্দে থাকতে পারে। কিন্তু যদি একটুকু ভেদ বা ভিন্নতা থাকে, ও আমার থেকে আলাদা, এটা আলাদা, তখনই এটা কি ওটা কি, এই জিজ্ঞাসা তখনই মনের মধ্যে বিক্ষেপ। সেই জন্য একদম শাস্ত্র অনুযায়ী, গুরুবাক্য অনুযায়ী বা মহাপুরুষরা যা বলে গেছেন, ভগবানই একমাত্র বস্তু, বাকি সব অবস্থু। তার মধ্যে কোন ঠাকুর রামকৃষ্ণদেবের কথা একটা, সেই জন্য তাদের শিকার শাস্ত্র অতটা গভীরতায় না যেতে পারি। ঠাকুরের কথাগুলো তো আমরা পালন করতে পারি, ওর মধ্যে কোনো সত্যত্ব বুদ্ধি নেই। যদি ওর মধ্যে সত্যত্ব আমরা যতদিন থাকবে, ততদিন আমরা সুখ দুঃখ থেকে নিজেকে বাঁচাতে পারবো না, তখন নির্দোষে আনন্দ কিছুতেই পেতে পারবো না। তারপরে আরো বলেছে 49 দেখুন এখান থেকে, ব্রহ্মণ সর্বভূতানি জায়ন্তে পরমাত্মনা তস্মাদেতানি ব্রহ্মৈব ভবন্তি তবধারয়েত। ব্রহ্মণ সর্বভূতানি জায়ন্তে পরমাত্মনা তস্মাদেতানি ব্রহ্মৈব ভবন্তি তবধারয়েত। ব্রহ্মণ সর্বভূতানি জায়ন্তে পরমাত্মনা তস্মাদেতানি ব্রহ্মৈব ভবন্তি তবধারয়েত। একটা নিয়ম আছে, কার্য কখনো তার কারণকে ছেড়ে থাকতে পারবে না। যে কোনো কার্য, চাহে মাটির থেকে তৈরি ঘড়া হোক, সোনা দিয়ে তৈরি অলংকার হোক, অথবা সুতো দিয়ে তৈরি কাপড় হোক, কেউ যদি বলে আমার সুতো আমাকে দিয়ে দাও, তোমার কাপড় তুমি নিয়ে যাও, তোমার পাঞ্জাবি তুমি নিয়ে যাও, অথবা কেউ যদি বলে আমার সোনাটা আমাকে দিয়ে দাও, তোমার অলংকার তুমি নিয়ে যাও, এটা কি কখনো করা সম্ভব? এটা কখনো সম্ভব নয়। কারণ কি, যে কোনো কার্য কখনো তার মূল কারণকে ছেড়ে থাকতে পারে না। শাস্ত্র বলছে যে ব্রহ্মই জগতের মূল কারণ, তাহলে সংসারে যা কিছু বস্তু দেখা যাচ্ছে তা সবার মধ্যে ব্রহ্ম অনুস্যূত হয়ে আছে। ওই ব্রহ্মকে দেখা আমাদের শিখতে হবে, যে আমরা নাম রূপকে দেখেই মনটা আটকে যায়, কিন্তু তারই পেছনে সচ্চিদানন্দ ব্যাপক তত্ত্ব বসে আছে, তাকে আমরা দেখতে পাই না। এটা এটাই আমাদের অভ্যাস, এটাই সাধনা, এটাই ঈশাভাষ্য উপনিষদের প্রথম মন্ত্রে বলা হয়েছে, বারবার সবকিছুর মধ্যে ব্রহ্মকে। কারণ কি, সবার মধ্যে সে মূল কারণ, উপাদান কারণ অনুস্যূত হয়ে আছে। এখন কালকে আমি বলেছিলাম, এখনো বলেছি যে দুটো বাদ আছে, একটা পরিণামবাদ, একটা বিবর্তবাদ। চাই পরিণামবাদ হোক অথবা বিবর্তবাদ হোক, পরিণামবাদ মানে উপাদান কারণ পরিণত হয়ে, মানে মাটি পরিণত হয়ে ঘড়া রূপে দেখা যায়, দুধ পরিণত হয়ে দই রূপে দেখা যায়, সোনা পরিণত হয়ে অলংকার রূপে দেখা যায়, অথবা সুতো পরিণত হয়ে কাপড় রূপে দেখা যায়, জামা কাপড় রূপে দেখা যায়। কিন্তু রজ্জু বা দড়ি পরিণত না হয়ে স্বল্প রূপে দেখা যায়, এটা কেন হয়? ভ্রান্তির জন্য, এটা ভ্রান্তির জন্য হয় ওখানে। তাই আমাদের বেদান্তিক মুখ্য সিদ্ধান্ত হচ্ছে যে জগতের মধ্যে ভগবান অনুস্যূত রয়েছেন, কারণ কি, অধিষ্ঠান ছাড়া ভ্রান্তি হতেই পারবে না। একটা কিছু ওখানে আছে, এই জ্ঞানটা না হলে ওটা এই এরকমের বিচার হবেই না কখনো। কিন্তু একটা কিছু যেটা আছে ওটাকে ঠিক করে যতক্ষণ না জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত ভ্রান্ত বস্তু চোখের সামনে মনের মধ্যে ঘুরতে থাকে। এই জন্য শাস্ত্র বলছে যে ওখানে ঠিক যাও, ঠিক করে দেখো, শাস্ত্র তোমাকে দেখাচ্ছে যে মূল কারণ জগতের কোথায়, কোথায় গিয়ে মূল কারণটা জগতে। তখন সবাই একটাই কারণ দেখা, সেটা হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর বা আত্মাই হচ্ছে জগতের মূল কারণ। তস্মাদ বা ইতস্মাদ আত্মন আকাশ সম্ভূত, এই ব্রহ্মরূপী আত্মা থেকেই, ব্যাপক আত্মা থেকেই আকাশের উৎপত্তি হয়েছে। তাই সবকিছুর মধ্যে আত্মা বা সচ্চিদানন্দ অনুস্যূত রয়েছে, কারণ সচ্চিদানন্দকে ছাড়া কোনো বস্তুর অস্তিত্বই সিদ্ধ হতে পারবে না। তা আমরা কিন্তু সচ্চিদানন্দকে ভুলে গিয়ে নাম রূপ আর অর্থকারিতার মধ্যে মনটা আটকে যায়। যেন বলছেন এই বিচারটাকে আর একটু গভীরে নিয়ে যাও, ব্রহ্মণ পরমাত্মন, পরমাত্মারূপী ব্যাপক তত্ত্ব থেকে সর্বভূতানে জায়ন্ত, সমস্ত জীবের উৎপত্তি হয়। তাই জন্য যেহেতু সমস্ত কারণ, কারণ তার কার্যের মধ্যে অনুস্যূত থাকে, তার মধ্যে ঢুকে থাকে, তাস্মাদ এতানি ব্রহ্মই অধিকাংশ। তাই জন্য যা কিছু সংসারের সামনে দেখা যাচ্ছে এসব ব্রহ্মই, ব্রহ্ম থেকে ভিন্ন করে কিচ্ছু নেই। ইতি অবধারে, এসব মনে মনে নিশ্চয় করে নাও। যখন মনে মনে নিশ্চয় হয়ে যাবে সবকিছু ব্রহ্মই হচ্ছে, ব্রহ্ম ভিন্ন কিছু নেই, তখন আর তার মধ্যে ভালো মন্দের বিচার উৎপন্ন হবে, কিছু ঈশ্বরই হচ্ছে। এই ভালো মন্দের বিচার বন্ধ হয়ে গেলেই মনের বিক্ষেপ বন্ধ, মনের বিক্ষেপ বন্ধ। আর ভালো মন্দে তখন ভালো যেই দেখবো তখন ওখানে একটা বুদ্ধি হবে, এটা আমার, আর মন্দ দেখবো ওটা ওর বা ওটা অন্য। এই যে এর থেকেই আমাদের বন্ধন বাড়তে থাকে বা বন্ধন হতে থাকে, এগুলি আমাদের বন্ধনের কারণ। সেই জন্য এখানে শাস্ত্র বারবার বলছে ভেদ কোথাও নেই, ভেদ বুদ্ধি আমাদের মধ্যেই বসে আছে। তাই ভেদকে মিটিয়ে অভেদকে দেখা অভ্যাস করো, সবার মধ্যে এক সচ্চিদানন্দ ভগবান আছে, এটাই সাধনা। জপ ধ্যান যত কিছু করি তার পেছনে একটুখানি খেয়াল রাখতে হয় যে আমার এই রাগ দ্বেষ বাড়ছে কি কমছে, আমার ভেদ বুদ্ধি বাড়ছে কি কমছে, ও আমার থেকে আলাদা, ও আলাদা, আমি আলাদা, ও আলাদা, সরি এখানে আমি এখানকার, ও এখানকার, এই ধরনের ভাবগুলো ধীরে ধীরে মিটে আমরা সবাই ভগবান নবম অধ্যায় বলেছেন পিতাহম আস্য জগত মাতা দাতা পিতাম, আমরা সবাই একই পিতা মাতার সন্তান, মাতা মে পার্বতী দেবী পিতা দেব মাহেশ্বরে, মা অন্নপূর্ণা আমাদের মাতা আর শিব আমাদের পিতা, বাস তাহলে আমরা সবাই পুরো বসুদৈব কুটুম্ব, সারা বিশ্ব আমার ভাই, সারা বিশ্ব আমার কুটুম্ব আত্মীয়, এইভাবে সবকিছুর মধ্যে এই আত্মত্ব বুদ্ধি, মমত্ব বুদ্ধি নয়, আত্মত্ব বুদ্ধি, আমার থেকে ভিন্ন কিছু নেই, তাহলে কি হবে সেই বস্তু সম্বন্ধে চিন্তা বা ভালো মন্দের বিচার মন থেকে চলে যাবে। আগে আরো বলেছে পঞ্চম, ব্রহ্মৈব সর্বনামানি রূপানি বিবিধানি চ, ব্রহ্মৈব সর্বনামানি রূপানি বিবিধানি চ, কর্মণ্যপি সমগ্রানি বিভর্তিতি শ্রুতির জগৌ, বিভর্তিতি শ্রুতির জগৌ, ব্রহ্মৈব সর্বনামানি রূপানি বিবিধানি চ, কর্মণ্যপি সমগ্রানি বিভর্তিতি শ্রুতির জগৌ, কর্মণ্যপি সমগ্রানি বিভর্তিতি শ্রুতির জগৌ। শ্রুতি কি জগৌ মানে শ্রুতি বলেছে বা শ্রুতি বলছে, শ্রুতি বলছে, শ্রুতিমত মানে বেদমত, বেদ আমাদের কি বলছেন যে যা কিছু নাম রূপ সর্বনামানি, যা কিছু নাম রূপ দেখা যায় ভিন্ন ভিন্ন রূপে, যেখানে চতুর্থ ভুবনে যা কিছু সবকিছু ব্রহ্মই হচ্ছে, ব্রহ্ম থেকে ভিন্ন করে কিচ্ছু নেই সংসারে, সর্বম খালি ইদম ব্রহ্ম, আর যা কিছু কর্ম করছে সেই কর্মকেও ভরণ পোষণ মানে সেই কর্ম করার সমর্থ হয় শরীরে সেই চেতন তত্ত্ব থাকার জন্য, যেই চেতন তত্ত্বের উপরে নাম রূপ দেখা যাচ্ছে, যেই চেতন তত্ত্বের উপরে নাম রূপ দেখা যাচ্ছে সেই চেতন তত্ত্বের থাকার জন্যেই শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি কিছু কাজ করতে পারে, তাই সেই চেতন তত্ত্বে পারমার্থিক সত্য, আর নাম রূপের মধ্যে পারমার্থিক সত্যত্ব নেই, নাম রূপের মধ্যে। এই জন্য ব্রহ্ম এব সর্বনামানি রূপানি বিবিধানি নামানি সর্বনামানি ব্রহ্ম এব, যত কিছু বিবিধ নাম রূপ আছে সবকিছু ব্রহ্মই হচ্ছে। তাহলে কর্মকে বলছে কর্ম তিনি থাকার জন্য, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় এটা হচ্ছে যে যেটা কর্মযোগের সূত্র, মৈ সর্বাণি কর্মাণি সন্ন্যাস আধ্যাত্ম চেতস নিরাশির নির্মম ভূত্ব যুদ্ধস্য বিগত জ্বর, তুমি কি করো যে মৈ সর্বাণি কর্মাণি সন্ন্যাস আধ্যাত্ম চেতস, আধ্যাত্ম চেতস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ঈশ্বরই আমাদের মধ্যে চেতন তত্ত্ব রূপে বসে আছে, তিনি থাকার জন্যই শরীর কর্ম করতে পারছে, তাই জন্য সব কর্ম তার, আমার নয়, এর ফলের সঙ্গে আমার সম্বন্ধ নেই, চেতন না থাকলে জ্বরের কিচ্ছু করার ক্ষমতা নেই, মনও জ্বর, শরীরও জ্বর, বুদ্ধিও জ্বর, কিন্তু চেতন তত্ত্ব থাকার জন্য সব চেতন রূপে প্রতীতি মাত্র হয়, সেই জন্য ওগুলো পারমার্থিক ভোগ ওখানে নেই, আর পরমাত্মা অসর্বত অসঙ্গ, তারও ভোগ নেই, অথচ দুটো মিলে গিয়ে খালি ভোগ ইচ্ছা মনে জানতে থাকে, এটা হলে ভালো, ওটা হলে মন্দ, এটাই ভোগের ইচ্ছা। এই জন্য এখানে শাস্ত্র বলছে দেখো যা কিছু নাম রূপ দেখা যাচ্ছে যত রকমের চতুর্দশ ভুবনে হিরণ্যগর্ভ থেকে নিয়ে পাতালের পর্যন্ত সব জায়গাতে এর নাম রূপ ব্রহ্মেরই বিবর্ত হচ্ছে, ব্রহ্মই অনেক নাম রূপে প্রতীতি হচ্ছেন, এবং কর্মানিয়পি এর থেকে নিজের ব্যাপকতাকেও বুঝতে পারবে, কর্মানিয়পি কর্ম যা কিছু কর্ম আমরা করছি তিনি থাকার জন্যই হতে পারছেন, না হলে কোনো কর্ম হতে পারতো না, এইভাবে শ্রুতি বলছে, এইভাবে নিজেদের বিচার করতে হবে, এটা হচ্ছে বিচার শৈলী। দেখো তখন কি হবে বস্তুটাকে দেখেই আগে তার রূপ তার নাম তার ক্রিয়া ওটা নিয়ে বিচার করি, আগে বস্তুকে দেখি এটা ভগবান সচ্চিদানন্দ থাকার জন্য এই বস্তুটাকে আমি দেখতে পাচ্ছি, এই বস্তুটা আমার বলে আমি ভাবতে পারছি, তাই সচ্চিদানন্দই হচ্ছে বাস্তবিক সত্য, যিনি আমার মধ্যেও আছেন যেখানে আছে, দুটো যখন একই তখন আমি আর আমার ভিন্নতা কোথায় আসবে, সবকিছু আমি, আমি অসংখ্য পূর্ণ ব্যাপক হয়ে সমস্ত জগতের মধ্যে ব্যাপ্ত হয়ে আছে, এইভাবে বিচার করতে করতে মানুষ নিজের ব্যাপকতাকেও বুঝতে পারে। এটাকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছে যে ব্রহ্মই সারা জগতের মধ্যে বোঝাচ্ছে, আমি সেটা এখানে একটা শ্লোকের মাধ্যমে বোঝাচ্ছে, সুবর্ণাজ্জায়মানস্য সুবর্ণত্বম চ শাশ্বতম, সুবর্ণাজ্জায়মানস্য সুবর্ণত্বম চ শাশ্বতম, ব্রহ্মণাজ্জায়মানস্য ব্রহ্মত্বম চ তথা ভবেত্, ব্রহ্মণাজ্জায়মানস্য ব্রহ্মত্বম চ তথা ভবেত্, সুবর্ণাজ্জায়মানস্য সুবর্ণাত জায়মানস সুবর্ণত্বম চ শাশ্বতম সুবর্ণত্বম চ শাশ্বতম ব্রহ্মণো জায়মানস। যা আবার চলে গেল স্বামীজি, আবার চলে গেল। যেটা সোনা থেকে যেটা উৎপন্ন তার মধ্যে সুবর্ণত্ব ধর্ম নিশ্চিত থাকে তার মধ্যে, সেরকম ব্রহ্ম থেকে যা উৎপন্ন হয়েছে তার মধ্যে ব্রহ্মত্ব ধর্ম নিশ্চয়ই থাকবে। তার সারা সংসার যখন আমরা বলি জগতের সৃষ্টি কোথেকে হয়েছে, ভগবানের থেকে হয়েছে, তাহলে যখন ভগবানের থেকে উৎপন্ন মনে উঠবে না, তখন মনের বিক্ষেপ আপনি আপনি কম হয়ে যাবে, আর ফলত মন তখন স্থির হবে নিজের স্বরূপে বা নিজের ব্যাপকতা শুদ্ধতা। যেমন মাটির থেকে উৎপন্ন ঘড়া কখনো মাটিকে ছেড়ে থাকতে পারে না, তার মধ্যে মৃত্তিকার তো ধর্ম অবশ্যই থাকবে। সেরকমই যে সোনা থেকে উৎপন্ন অলঙ্কারের মধ্যে সোনা নিশ্চয়ই থাকবে, সেরকম সুতো থেকে উৎপন্ন কাপড়ের মধ্যে সুতো ধর্ম নিশ্চয়ই থাকবে, সেরকম ব্রহ্ম থেকে উৎপন্ন বিশ্বের থেকে উৎপন্ন জগতের মধ্যে ভগবান নিশ্চয়ই সর্বদা বিদ্যমান আছে। আমাদের যেটা যে শ্লোকটা পড়ছিলাম যে যেটা যার উপাদান কারণ, সেই উপাদান কারণ সেই কার্যের মধ্যে সর্বদাই অনুস্যূত থাকে, কখনো আমরা সেই কার্যকে সেই উপাদান কারণ ছাড়া দেখতেই পারবো না। তাহলে সম্পূর্ণ জগতের উপাদান কারণ যদি পরমাত্মা হন, তাহলে আমরা পরমাত্মা ছাড়া জাগতিক বস্তুকে দেখবো কি করে? কিন্তু আমাদের দৃষ্টির মধ্যে এখনো অতটা শুদ্ধতা, এখনো অতটা মানে শুদ্ধতা আসেনি আর কি, যার ফলে আমরা ওই নাম রূপের মধ্যে আটকে যায়, তার ভিতরে আর যেতে পারি না। দৃশ্যতে তো অগ্রয়া বুদ্ধা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবী, কঠোপনিষদে বলেছে যাদের সেই সূক্ষ্ম বস্তুকে দেখার মানে ধীরে ধীরে ধীরে ধীরে মন শুদ্ধ হওয়ার জন্য দেখার একটা যোগ্যতা আসছে, তারা সেই বস্তুকে দেখতে তো তিনি তো ইন্দ্রিয়গম্য নয় কিন্তু মন থেকে অনুভব করতে পারেন। এই জন্য শ্রুতি বলছেন যে 52 দেখুন, স্বল্পমপি অন্তরম কৃত্বা জীবাত্মা পরমাত্মনো যসন্তিষ্ঠন্তি মূঢ়াত্মা ভয়ম তস্য অভিভাষিতম। স্বল্পমপি অন্তরম কৃত্বা জীবাত্মা পরমাত্মনো যসন্তিষ্ঠন্তি মূঢ়াত্মা ভয়ম তস্য অভিভাষিতম। স্বল্পমপি অন্তরম কৃত্বা জীবাত্মা পরমাত্মনো যসন্তিষ্ঠতি মূঢ়াত্মা ভয়ম তস্য অভিভাষিতম। বলছে যে যে একটুকু ভিন্নতা করে, স্বল্পমপি একটুও যদি ভিন্নতা কেউ দেখে মানে জীবাত্মা আর পরমাত্মার মধ্যে, আমি কি করে পরমাত্মা হব, আমি তো জীব, আমি অল্প অল্প অল্প জ্ঞান অল্প শক্তিমান অল্প জায়গায় থাকি, পরমাত্মা তো ব্যাপক অসংখ্য পূর্ণ, আমি কি করে জীবাত্মা হব? আত্মা একটাই, জীব আর পরমাত্মা এটা উপাধির জন্য বলে, কিন্তু আত্মার মধ্যে না জীবত্ব আছে না পরত্ব আছে, না জীবত্ব আছে না পরত্ব আছে, এগুলো হচ্ছে উপাধির নিমিত্ত প্রতীতি মাত্র, কিন্তু আত্মা শুদ্ধ একটাই বস্তু। এই জন্য এখানে ভগবান ভাষ্যকার বলছেন যে ব্যক্তি মূঢ়াত্মা নিজের অবিবেকের জন্য জীবাত্মার পরমাত্মার মধ্যে জীবাত্মা পরমাত্মা স্বল্পমপি বিন্দু মাত্রীয় অন্তরম কৃত্য মানে ভেদ করে সন্তুষ্ট মানে তাকে দেখে অবস্থান করেন বিদ্যমান থাকেন, তস্য ভয়ম অভিমান, তার ভয় কখনো মিটতে পারবে না, তিনি নির্দোষ আনন্দ কখনো প্রাপ্ত করতে পারবেন না। ব্রহ্মতম প্রথমে বলেছিলাম, আজকে বৃহদারণ্যক উপনিষদে এসেছি, ব্রহ্মতম পরাদা জন্মাত্রাত্মনা ব্রহ্ম বেদ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যাকে আমি নিজের থেকে ভিন্ন করে দেখব নিশ্চয়ই তার প্রতি একটা ভয় বা তার থেকে একটা ভেদ বুদ্ধি আমার মনের মধ্যে উৎপন্ন হবে, আর যার ফলে আমি নির্দোষ আনন্দকে কখনো প্রাপ্ত করতে পারবো, সেই পূর্ণতার বোধ আসবে না। ও তো আমার থেকে আলাদা, এই ভেদ বুদ্ধি কি করলো, আমাকে ওর থেকে আলাদা করে আমাকে পরিচ্ছিন্ন করে দিল। এইটাকে বুঝতে হবে যে কোথায় কষ্ট, ভুলটা কোথায় হয়। এই ভেদ বুদ্ধি মানেই হচ্ছে পরিচ্ছিন্ন করে আমাকে আলাদা করে দেয়, এই পরিচ্ছিন্নতার ভাবটাকে সরিয়ে দেওয়া, আমি অসংখ্য পূর্ণ ব্যাপক রূপে সবার মধ্যে বিদ্যমান আছে, এই ভাবটাই মানুষকে পূর্ণতার ভাবকে তাকে আনন্দ দিতে পারে। এই জন্য এখানে বলছি, যদি একটুকু ভেদ বুদ্ধি থাকে জীবাত্মার পরমাত্মার মধ্যে আলাদা, আমি কি করে ঈশ্বর হবো, আমি কি করে ব্যাপক হবো, যতদিন এই বুদ্ধি থাকবে ততদিন নির্দোষায় আনন্দকে প্রাপ্ত করা যাবে না। যখন ধীরে ধীরে বিচার করতে করতে মানুষ এইভাবে পৌঁছাতে পারে যে আমি সে অসংখ্য পূর্ণ ব্যাপক তত্ত্ব, যার উপরে যা কিছু ইদম রূপে যা কিছু দেখা যাচ্ছে তার অধিষ্ঠান আমি হচ্ছি, আমি এটা আমি ওটা, আমি স্ত্রী আমি পুরুষ, আমার মধ্যেই সমস্ত দেবী দেবতার লীলাও চলছে, আর আমার মধ্যে নারকীয় যতনাও চলছে, তার কিছু থেকে আমি ভিন্ন নেই, কিন্তু তা সত্ত্বেও কারোর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, আমি সর্বদা অসঙ্গ, আমি ব্যাপক আমি পূর্ণ। এই নিজের ব্যাপকতা পূর্ণতা অসঙ্গতাকে বার বার বার বার বিচার করতে করতে, এর জন্য এখানে প্রথমে আমরা বুঝতে পারবো না, তাই শাস্ত্রকে অবলম্বন নিয়ে বিচার করতে হয়, তারপরে সেটা অনুভবে আসে যে প্রথমে আমরা কি করে জানবো যে বুঝবো, কিন্তু শাস্ত্র বলছে, গুরু বলছে, বেদ বলছে, তাই আমাদের এটাকে মান্যতা দিতে হবে। প্রথমে মান্যতা দিয়ে যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা তাকে শিখতে অনুভব করতে পারবো। দেখুন ছোটবেলা থেকেই যে আমরা ইনি আমার মাতা ইনি আমার পিতা আমরা প্রথমে কি ধরে বুঝতে পারি, প্রথমে ব্যবহার দেখে মান্যতা দিয়ে আমরা চলতে থাকি, তারপর ধীরে ধীরে ধীরে ধীরে ব্যবহার করতে করতে সেটাই দৃঢ় হয়ে যায়, আমি মানুষ আমি ব্রাহ্মণ ইনি আমার মাতা ইনি আমার পিতা। ঠিক সেই রকমই ধীরে ধীরে ব্যবহার করতে করতে একদিন বোঝা যাবে ঈশ্বরই আমাদের সবার পরম পিতা, তার থেকে আমরা সবাই এসেছি, সবার মধ্যে এক ঈশ্বর তত্ত্বই বিদ্যমান আছে, তাই সংসারে ভেদ কিছু নেই। কিন্তু ভেদ খালি ব্যবহারের জন্য, তাৎকালিক ব্যবহারের জন্য ভেদের প্রতীতি হয়, কিন্তু পারমার্থিক ভেদ কোথাও নেই। এই জন্য বৃহদারণ্যক উপনিষদ বলে যদাহি এব এষু এতস্মিন উদরেতু, এতৈতরে উপনিষদ উদর মন্ত্রম পূর্তি অথ তস্য ভয়ম ভবতি, একটিও ভেদ বুদ্ধি থাকলে আমি সেই ভয় থেকে দ্বৈত রাজ্য থেকে যতদিন থাকবো ততদিন ভয় থেকে বেরিয়ে আসতে পারবো, আর যতদিন ভয় থাকবে ততদিন দুঃখ থাকবে। সেই জন্য নির্দেশ আনন্দকে পেতে গেলে ভেদ বুদ্ধিকে আমি আর আমার এই বুদ্ধিটাকে ধীরে ধীরে ধীরে ধীরে অভ্যাস করে করে বাস তুমি এবং তোমার ভগবানই সবকিছু, তাই তিনি সবকিছু, বাস এক শুদ্ধ চেতনী পূর্ত ব্যক্তমান আছে, যা কিছু দেখা যাচ্ছে ব্যবহার নিমিত্ত আছে, সেটাকে দেখা যাচ্ছে প্রতীতি হচ্ছে, আমি নিষেধ করছি না, কিন্তু মহত্ব বুদ্ধি যেন মন থেকে না, ওটাই আমাদের মন। আর মমত্ব থাকা মানে হচ্ছে আমি বুদ্ধটাও আছে তাহলে এটা আমার হবে, আমি বোধ না থাকলে এটা আমার হবে, কিন্তু পরিচ্ছিন্নতা আমি বোধ থাকলে এটা আমার বোধ যাবে, যখন পরিচ্ছিন্নতা থেকে আমি বুদ্ধি চলে যায় তখন আমার বুদ্ধি চলে যায়, এক শুদ্ধ চেতন এই তত্ত্ব বিদ্যমান থাকে। ঠিক আছে, আজকে এখানেই রাখবো, 7:10 ও পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় সুবিধা অসুবিধা সবসময় মিলিয়েই থাকে। ঠিক আছে, জয় গুরু ওম নমো নারায়ণ, জয় গুরু ওম নমো নারায়ণ, ভগবৎ পদ শঙ্করম লোক সম।